শোনা তু মহিমা লাহাজ গাওয়াকির আলাহমদ হয়রিমা রোখি বান্না জাই শোনা তু মহিমা লাহাজ গাওয়াকির আলাহমদ হয়রিমা রোখি বান্না জাই শোনা তুমি মালা হাজা।